السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. যাবতীয় প্রশংসা মহান করুণাময় আল্লাহর জন্য, যে মহান আল্লাহ মানুষকে সুসম্মান দান করার জন্য বিভিন্ন মৌসুম সৃষ্টি করেছেন। গত দুই মাস আগে রোজার মৌসুম একটা বিশাল মৌসুম ছিল, আবার আমাদের সামনে এসে আর একটা বিশাল মৌসুম, যদিও অত বড় নয়, এসে উপস্থিত হয়েছে। আর সেটা হচ্ছে হজের মৌসুম। আর যে হজকে ভিত্তি করে একটা মাসেরই নাম হয়েছে জিল হজ্জাহ বা জিল হজ মাস। এই মৌসুম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার জন্য, বান্দার সম্মান বর্ধনের জন্য, বান্দাকে সওয়াব দেওয়ার জন্য, আর যাতে করে আমরা এই বিশেষ মৌসুমে তার বিশেষ বিশেষ ইবাদত করে তার নৈকট্য পেতে পারি, তার নির্ধারিত পুরস্কার এবং জান্নাত পেতে পারি। জিলহজ মাসের প্রথম ১৩ দিন, জিলহজ্জের ১৩ দিন বেশ গুরুত্বপূর্ণ দিন। আর তার মধ্যে রয়েছে জিলহজ্জের প্রথম ১০ দিন, তার মানে ১ তারিখ থেকে নিয়ে ১০ তারিখ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত এই দিনগুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে, যার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোন দিন নেই, সারা বছরে এমন কোন দিন নেই যে দিনের নেক আমল এই দিনগুলির চাইতে বেশি পছন্দনীয় হতে পারে আল্লাহর নিকট। এই দিনগুলিতে যে আমল আপনি করবেন সারা বছরের সমস্ত দিনগুলি থেকে উত্তম, এমনকি রমজানের দিনগুলি থেকেও, রমজানের শেষ দশকের দিনগুলি থেকেও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জুলহজ মাসে ১০টি দিন ছাড়া এমন কোন অন্য দিন নেই যেদিনের নেক আমল আল্লাহ আজ্জা আজাল্লার নিকট অধিক পছন্দনীয়। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? যদি কেউ অন্যান্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে তার আমল কি এই দিনগুলিতে আমল করা, কোন রকমের আমল করা শ্রেষ্ঠ নয়? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, তবে হ্যাঁ, সেই ব্যক্তির আমল ওই দিনগুলি আমলের চেয়ে শ্রেষ্ঠতর হবে যে ব্যক্তি নিজে জান ও মাল নিয়ে বের হয়ে যায়, অতঃপর তার কিছুই নিয়ে আর ফিরে আসে না, মানে শহীদ হয়ে যায়। তার মানে শহীদের থেকে বেশি বড় না, শহীদের আমল থেকে বেশি বড় না, তবে অন্যান্য দিনের আমলের তুলনায় এই দিনগুলিতে আমল হচ্ছে সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহর নিকটে, প্রিয়তম আল্লাহর নিকটে। বুখারী শরীফের হাদিস ৯৬৯ নম্বর হাদিস। আল্লাহ তাআলা এই দিনগুলির কসম খেয়েছেন, আমরা আল্লাহ ছাড়া, আল্লাহর গুণাবলী ছাড়া আর কারো কসম খেতে পারি না, আর কিছুর কসম খেতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির কসম খান, তবে সেই সৃষ্টির কসম খান যে সৃষ্টির কোনো না কোনো মাহাত্ম্য আছে। এক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, হুজুর আল্লাহ তাআলা সূরা তিন ওয়া তিন ওয়া যাইতুন, তিন আর যাইতুনের কসম খেলেন, এত জিনিস থাকতে তিন যাইতুনের কসম কেন খেলেন? এত ফল আছে, সমস্ত ফল থেকে তিন যাইতুনের কসম কেন খেলেন? তো তার প্রশ্ন ঠিকই, প্রশ্নের উত্তর কি, যে এত ফলের মাঝে তিন যাইতুনের নিশ্চয়ই কোনো মাহাত্ম আছে, যার ফলে আল্লাহ তাআলা তিন যাইতুনের কসম খেলেন। আর বিশেষ করে তিন যাইতুন আরবের ফল। যাইতুন আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না, তিন পাওয়া যায় না, যায় না আমাদের দেশে, তিন আছে না নেই? কি বলেন তিনকে? ডোমর বলি, যদিও জাতে পার্থক্য আছে, আমাদের দেশের ছাগল আর এদেশের ছাগল এক না, জাতে পার্থক্য আছে। তো ডুমুরের জাত, ডুমুর তিন মানে ডুমুর, তিন মানে, তিন মানে আঞ্জির বা পেয়ারা নয়, তিন মানে হচ্ছে ডুমুর। কসম খেয়েছেন কেন? নিশ্চয়ই কোনো মাহাত্ম্য আছে, তার গুরুত্ব আছে। আর তিনের ব্যাপারে, জাইতুনের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূরের জাইতুনের ব্যাপারে আরো বলেছেন, সাজারাতিন মুবারাকা যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, সাজারা মুবারাকা বলা হয়েছে, বরকতময় গাছ বলা হয়েছে জাইতুনের গাছকে। যাই হোক, তো মাহাত্ম্য আছে। আল্লাহ তাআলা এই দশ দিনের কসম খেয়েছেন কেন? যেহেতু এই দশ দিনের মাহাত্ম্য আছে। ওয়াল ফাজরি, ফজরের কসম খেয়েছেন, ফজরের মাহাত্ম্য আছে। ওয়াল আসরি, আসরের কসম খেয়েছেন, আসরের মাহাত্ম্য আছে। ওয়ালায়ালিন আসরি, আর দশটা রাত মানে দশটা দিনের কসম খেয়েছেন কেন? এই দশটা দিনের মাহাত্ম্য আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। যেহেতু এই দিনগুলি সকলের জন্য পবিত্র, মর্যাদাপূর্ণ, এবং হাজিদের জন্য পবিত্র স্থানে মক্কায় আরও গুরুত্বপূর্ণ। কেন এই দিনগুলো গুরুত্বপূর্ণ, মাহাত্মপূর্ণ? এই দিনগুলিতে অধিকাধিক তসবিহ, তাহমিদ ও তাকবীর পড়তে আদেশ রয়েছে। এই দিনগুলিতে, এই দিনগুলির মধ্যে একটা দিন রয়েছে যার নাম হচ্ছে আরাফার দিন, আর একটা দিন রয়েছে যার নাম হচ্ছে ইয়াউমুন নাহার, মানে কোরবানির দিন। এই দিনগুলির মধ্যে কোরবানি ও হজ করার মতো বড় আমল রয়েছে, বিশাল আমল, কোরবানি করা আর হজ করা। এই দিনগুলি আমল জিহাদ থেকে উত্তম বলা হয়েছে। অথচ আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন আমল সর্বোত্তম, আইয়ুল আমালি আফদল? তিনি জবাব বললেন, আল ইমানু বিল্লাহ, তারপরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইমান বিল্লাহর পরে জিহাদ উত্তম আমল, কিন্তু জিহাদের থেকেও উত্তম আমল এই দিনগুলির যে কোনো আমল। এই দিনগুলিতে আপনি নামাজ পড়বেন, জিহাদ থেকে উত্তম। এই দিনগুলিতে আপনি তাসবিহ পড়বেন, জিহাদ থেকে উত্তম। এই দিনগুলিতে আপনি দান খয়রাত করবেন, জিহাদ থেকে উত্তম। সুতরাং এই দিনগুলিতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে, যেমন নামাজ, রোজা, সাদকা এবং হজ, সব কোথায় আছে। অন্যান্য দিনগুলিতে এইভাবে জমা হয় না, আর তার জন্য এই দশ দিন সারা বছরের সর্বোত্তম দিন। অবশ্য জিহাদ ফরজ হলে ভিন্ন কথা, বলা হলো কি, যে এই দিনগুলিতে তসবিহ জিহাদ অপেক্ষা উত্তম, বলা হলো না? কিন্তু জিহাদ যদি ফরজ হয় তাহলে বসে বসে তসবিহ পড়বেন না জিহাদ করবেন? ফরজ যখন হবে তখন আলাদা কথা, নফল জিহাদ থেকে আপনার তসবিহ, এই দিনগুলিতে তসবিহ পড়া উত্তম। ক্ষেত্র বিশেষে কোন শ্রেষ্ঠ আমল থেকেও অন্য আমল শ্রেষ্ঠ হয়ে থাকে। দেখা যাবে যে এই আমলটা এই জন্য, এই দিনের জন্য শ্রেষ্ঠ, কিন্তু অন্য দিনে শ্রেষ্ঠ নয়। যেমন ধরুন, কোরআন তেলাওয়াত করা আর বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, কোনটা বেশি উত্তম? কোরআন তেলাওয়াত করা আর বসে বসে সুবহান রাব্বিয়াল আলা বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি বলা, কোনটা উত্তম? কোরআন তেলাওয়াত উত্তম, নিশ্চয়ই কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম। কিন্তু নামাজের সিজদায় যখন যাবেন, রুকুতে যখন যাবেন, তখন সুবহান রাব্বিয়াল আলা বলা উত্তম না কুল হুয়াল্লাহু আহাদ বলা উত্তম? মামুন কুল হুয়াল্লাহু আহাদ বলা কি? সিজদায় যদি কেউ বলে আমি এমন একটা সুরা পড়ব যে সুরাটা তিনবার পড়লে কোরআন খতম হয়, তো আমি সিজদায় পড়ব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, চলবে না? চলবে না? তাসবিহ যদি বলি তিনবার, তিনবার তাসবিহ বলে যদি বলি সমস্যা আছে? সমস্যা আছে, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্নী নুহীতু আন আকরা আল কোরআনা আও আতলা আল কোরআনা ফিল রুকুই ওয়াস সুজুদ, তার মানে রুকু সিজদাতে কোরআন পড়তে আমাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলার কালাম হচ্ছে সর্বোচ্চ, আর সেই কালাম তুমি রুকু এবং সিজদা হচ্ছে বিনয়ের সময়, লাঞ্ছনার সময়, যিনি সর্বে উপরে আছেন আলা রব্বুল আলা, আর আপনি সব থেকে নিচে আপনার কপালটাকে মাটিতে নিচে মাটিতে ঠেকিয়ে দিয়ে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সেখানে আল্লাহর কালাম পড়া মানায় না। এখানে একটা কথা পরিষ্কার করে দিই, সিজদা এবং রুকুতে কোরআন পড়া জায়েজ নয়, ওখানে তাসবিহ পড়া বিধেয়, কিন্তু কোরআন পড়া অবৈধ। আচ্ছা হুজুর, আমি যদি সিজদায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, কারণ সিজদায় দোয়া উপযুক্ত এই যে তোমার দোয়া কবুল করা হবে, তাই না? আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলাল্লাহ ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সিজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। ফাআকসিরু ফিহি দোয়া, তো সেখানে কি করো? ফিহা আর দোয়া, সেখানে বেশি বেশি করে দোয়া করো, সেখানে বেশি বেশি করে দোয়া করো। কামেনুন আইন ইস্তাজাবালাকুম, এটা হচ্ছে কবুল হওয়ার উপযুক্ত। তাহলে বেশি বেশি করে দোয়া করতে বলা হলো, আপনি যদি বলেন হুজুর তাহলে কি আমি সিজদাতে দোয়া কবুল হয়, আমি কি আমার আব্বা মায়ের জন্য দোয়া করতে পারি? রাব্বির হাম হোমা কামা রব্বায়ানি সাগীরা, রাব্বির হাম হোমা কামা রব্বায়ানি সাগীরা, পড়তে পারেন না? পারেন না, এটা তো কোরআনের আয়াত, তাই না? ওয়াকুর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সাগীরা, তাহলে আপনি সিজদায় পড়বেন, ওদিকে সিজদায় কোরআন পড়তে নিষেধ করা হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা সিজদায় পড়তে পারেন না? পারেন না, এটা তো কোরআনের আয়াত। ওয়া মিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা, কোরআনে আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এটা সিজদায় পড়তে পারেন না? পারেন না, এটা তো কোরআনের আয়াত। তাহলে কোরআন পড়তে যদি নিষেধ করা হয়েছে তো সিজদায় পড়া যাবে না? যাবে না। এটা যেহেতু মোনাজাতের দোয়া, মোনাজাত কোরআনি ভাষায় দোয়া, আমি কোরআন পড়ছি না, আমি কি পড়ছি? কোরআনি ভাষায় দোয়া করছি, মোনাজাত করছি আল্লাহর কাছে, অতএব এটা নিষেধ না। নিষেধ হলো আপনি তিলাওয়াত হিসাবে পড়বেন, অমিন হুম মায়াকুল রব্বানা, আপনি যে আগে পিছিয়ে লাগিয়ে পড়বেন, কুল আল্লাহ আহাদ পড়বেন, ইন্না আতায়না পড়বেন, এ হচ্ছে কি? নিষেধ। তাহলে সময়ে তাসবিহ উত্তম, আর সময়ে কোরআন, মানে সময়ে তাসবিহ কোরআন থেকে উত্তম, আর সময়ে কোরআন তাসবিহ থেকে উত্তম, এটা মনে রাখতে হবে। সুতরাং তাসবিহ এই দিনগুলিতে তাসবিহ জিহাদ থেকে উত্তম, কিন্তু সময়ে জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, মনে থাকবে, আশা করি মনে থাকবে। রমজানের শেষ দশকের ফজিলত কম নাই, রমজানের শেষ দশকের ফজিলত সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, জানেন। উলামাগণ বলেন জুলহজ মাসের প্রথম দশ দিন সর্বশ্রেষ্ঠ দিন, আর রমজান মাসের শেষ দশকের রাতগুলো সর্বশ্রেষ্ঠ রাত। এ হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, আরও হচ্ছে গুরুত্বপূর্ণ রাত, বছরের সর্বশ্রেষ্ঠ দশ রাত আর বছরের সর্বশ্রেষ্ঠ দশ দিন, এ হচ্ছে জুলহজের দিন। অতএব ব্রাদারানি ইসলাম, এই বরকতময় দিনগুলি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, আর আপনারা গত খোতবাতে, জামে কাবিরের গত খোতবাতেও শুনেছেন আর আজকেও শুনলেন, এই গুরুত্বপূর্ণ দিনগুলির কিছু বর্ণনা আপনাদের কাছে করা হয়েছে। অতএব সেই দিনগুলির বরকত হাসিল করার জন্য প্রস্তুতি নেন। আজকে ক তারিখ? আজকে প্রায় তিন তারিখ হয়ে গেল, তাই না? তিন দিন পার হতে চলল। অতএব এই দিনগুলিতে কাজগুলো করবেন, সেগুলো হচ্ছে বিশুদ্ধ অন্তরে তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। বিশুদ্ধ অন্তর নিয়ে তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। বহু হয়েছে, বহু কিছু করেছেন, আর দেরি না করে আল্লাহর দিকে তওবা করুন এবং বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দিকে ফিরে আসুন। তওবার যে শর্ত আছে সেই সমস্ত শর্ত বললে পরে সময় চলে যাবে, সেই সব শর্ত পালন করে আল্লাহর দরবারে তওবা করতে হবে। নম্বর দুই, এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে দৃঢ় সংকল্প হন, এই সুযোগ আগামী বছরে পেতেও নাও পারেন। সুতরাং আরো সাতটা দিন, আরো এক সপ্তাহ বাকি আছে, এই এক সপ্তাহের ভিতরে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ ইবাদত করে সৌভাগ্যবান হন। নম্বর তিন, জুলহজের চাঁদ দেখা গেলে এবং কোরবানি দেওয়ার নিয়ত থাকলে নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত হন। নখ চুল তো বটেই, নখ চুল কাটবেন না, তবে দাড়ি কাটলে অসুবিধা নেই। দাড়ি কাটলে গোনা এমনিতেও হবে, অমনিতেও হবে, তাই না? নাকি এতে দশ দিনে দাড়ি কাটা বন্ধ রাখবো তারপরে কাটবো, সমস্যা নেই। দাড়ি যে কোনো সময় কাটা হারাম, কাবিরা গোনা। সুতরাং মনে রাখতে হবে, নখ চুল যেগুলো কাটা আপনার জন্য বৈধ সেগুলো আপনার জন্য অবৈধ। মোচ কাটা কি বিধেয়, আপনাকে মোচ কাটতে হবে, দাড়ি বাড়াতে হবে, নাভির নিচের লম পরিষ্কার করতে হবে, বগলের নিচের লম পরিষ্কার করতে হবে, নখ কাটতে হবে, কিন্তু এই দিনগুলিতে কাটা যাবে না। এমনকি কাটা ফাটা চামড়া তুলতেও নিষেধ করা হয়েছে, চামড়াতে হাত দেবেন না, দেবেন পায়ের ফাটা আছে, এদেশে বেশি হয় কারণ শুকনো আবহাওয়া, আমাদের দেশ গেলে তো মাশাআল্লাহ সব প্লেন হয়ে যায়, কিন্তু এখানে কাটা ফাটা থাকে, ফাটা থাকে তো অনেকের অভ্যেস আছে, খুঁটছে। এমনকি দেখবেন মসজিদে কখনো কখনো চামড়া পড়ে থাকতে দেখা যায়, কেন? ওই বসে বসে অভ্যেস। মানুষ যাতে অভ্যস্ত হয় বুঝলেন, খুব কঠিন। দেখেন, দেখলাম একজন খোদবা শুনছে, খোদবার সময় খোদবা শুনছে, কি ব্যাপার বলুন তো, খোদবা শুনছে, এটা কেন করছে? তার মানে এই একটু আগে গোসল করার আগে সে গান শুনছিল, কিংবা তার গান শোনা অভ্যেস। অনেক মানুষ দেখবেন কানে কি বলে এয়ারফোন লাগিয়ে আছে, আর মোবাইল ধরে কিংবা পকেটে আছে, চলছে মাশাআল্লাহ। অনেক বালা দিয়া লোকেও দেখেছি এরকম, লাগিয়ে আছে, কি ব্যাপার? আমি যে কোরআন টোরান শুনছে। হ্যাঁ, কোরআন শুনবে হুজুর, মসজিদে যায় গিয়ে কোরআন শুনে পড়ে না, আর এখানে রাস্তায় কোরআন শুনবে, ও টাইম পাস করছে। টাইম কি করে পাস করছে? গান শুনছে, গান শোনা অভ্যেস আছে। যে গান শোনা যার অভ্যেস আছে, মিউজিক শোনার অভ্যেস আছে, তার ভিতরে সবসময় ওইরকমই হবে, তাই না? ও তো খোদবা শুনছে আর ওই গানের কথা মনে পড়ছে, গানের কলি মনে পড়ছে আর তার বাজনাটা মনে পড়ছে, আর এইভাবে বাজনা বাজাচ্ছে। অভ্যেস, মানুষের অভ্যেস ভাই, এই অভ্যেস এমন পরিণত হবে, যদি কারো এমনি অভ্যেস পরিণত হয়, মরার সময়েও এই রকম করেই মরণ হবে। একটা লোক সারা জীবন যদি একটা পাঁচ জোড়া দশ একটা ব্যবসা যদি করে, কোন একটা ব্যবসা একটা পাঁচ জোড়া দশ, আমার দেশে আগে, এখন তো আর হয় না, লজেন্স ছিল, লজেন্স বাচ্চাদের লজেন্স ছিল, একটা পাঁচ পয়সা দুটো দশ পয়সা, তো বলতো একটা পাঁচ জোড়া দশ, যত চুষবে তত রস। এই যে বলা অভ্যাস, ট্রেনের হকাররা দেখবেন এইভাবে বলতে থাকে, মরার সময়ে দেখবেন যদি মুসলমান হয় কলমা পড়বে না, ওই মরার সময়েও বলবে একটা পাঁচ জোড়া দশ, তারপরে শেষ হবে। ও যদি কেউ মুয়াজ্জিন হয় মসজিদের, দেখবেন মরার সময়ে তার আজান সিস্টেম আসছে, অজ্ঞান হয়ে গেছে কিন্তু মনের অবচেতনে কি বলছে, আজান বলছে, হয় না? হয় না, মনের অবচেতনে আজান বলছে। তো এইভাবে মানুষ যেটাতে অভ্যেস হয়ে যাবে, গান শোনার অভ্যেস, তো গান শুনে শুনে তার ওই অবস্থা হবে, এটা হয়ে যায়। তো এরকম অভ্যেস যদি কেউ বানিয়ে থাকে, তাহলে ওই পায়ের চামড়া খোঁটার অভ্যেস আছে, নাক খোঁটার অভ্যেস আছে, নামাজেও নাক খুঁটছে, তাই না? তারপরে যদি টেরি ঠিক করার অভ্যেস, টেরি ঠিক করা মানে যুবক ছেলেরা সাধারণত টেরি ঠিক করে রাখে, মানে যাতে কেউ দেখলে পরে মানে আমাকে অশোভন মনে না হয়, সুদর্শন মনে হয়। তো অভ্যেস আছে, নামাজ পড়ছে, সিজদা দিয়েছে, টেরিটা খারাপ হয়ে গেছে, উঠেই তখন সিজদা দিয়ে উঠেই হাত দিয়ে সোজা করছে টেরিটাকে, তাই না? এগুলো অভ্যেস। যেমন অভ্যেস করবেন, মানুষ অভ্যেসের দাস। তো চামড়া খোঁটা যাবে না, একটু খেয়াল রাখতে হবে, চামড়া খোঁটা যাবে। অনেকে দেখবেন নখ খুঁটছে, অনেকে কোন একটা ভাবনা চিন্তা করছে নখ খুঁটতে আছে, দাঁত দিয়ে নখ কাটছে। তো খেয়াল করতে হবে যাতে দাঁত দিয়ে নখ কাটে। অনেকে আমাকে এক বোন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করলেন, হুজুর আমাদের, আমরা, আমি প্রায় সময় জিকির করি, জিকির করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে বাথরুমের ভিতরেও আমার জিকির হয়ে যায়। এগুলো কি অভ্যেসগত জিকির? এই জিকিরে কাজ হবে? অভ্যেসগত ভাবে যেটা হবে ওটাতে কাজ হবে না, অন্তর থেকে যেটা করতে হবে। অন্তর থেকে করলে কোথায় স্টপ করতে হয় জানতে হবে, যে বাথরুমের ভিতরে আছে এখানে জিকির করা যাবে না, স্বামী স্ত্রীর বিছানায় আছে এখানে জিকির করা যাবে না। তো এগুলো খেয়াল স্টপ কোথায় করতে হয় সেটা জানতে হবে, না যেখানে সেখানে জিকির করলাম, তো এটা অভ্যেসগত জিকির। এগুলো যেখানে স্টপ করতে হয় জানতে হবে, অন্তর দিয়ে করতে হবে। তো অভ্যেসকে বানিয়ে নিয়ে আপনি অভ্যেসকে নিজের কন্ট্রোলে না রেখে যদি আপনি চামড়া ছিলতে রাখেন এই এই কটা মাসে, এই কটা দিনে, সেটাও আপনার জায়েজ না। আপনি খেয়াল করুন, কেন হুজুর নখ চুল কাটতে নিষেধ করা হলো? বলা হচ্ছে, ওলামারা বলছেন যে আপনি হজ করতে যাননি, হজ করেছেন কিংবা হজ করার সামর্থ্য নেই, তো কমসে কম এই কয়দিনে হাজিদের মতো এমন কিছু আমল করুন যাতে আপনি মুহরিমের মতো হন। বলে না, আমি তাদের কেউ নই কিন্তু তাদের মতো হওয়ার চেষ্টা করি, তাদের কেউ নই কিন্তু আমি তাদের মতো হওয়ার চেষ্টা করি। তাহলে আপনি মুহরিম নন, ইহরাম অবস্থায় নখ চুল কাটা জায়েজ না জায়েজ? না জায়েজ। তাহলে মুহরিমের মতো আপনি বাড়িতে থেকেও, যেহেতু আপনি মুহরিমের একটা কাজ করবেন, কি করবেন? কোরবানি করবেন। অতএব আপনিও কিছু কিছু কাজ করুন যাতে করে মুহরিমের মতো হতে পারেন, সুযোগ দেওয়া হয়েছে আপনাকে। আর সেটা হচ্ছে আপনি নখ চুল ইত্যাদি কাটবেন না। এবারে প্রশ্ন হবে যে হুজুর, যে এই যে নির্দেশটা, এই নির্দেশটা কি সকলের জন্য, সকল সকল মুসলমানের জন্য, নাকি যে কোরবানি করবে তার জন্য? যে কোরবানি করবে তার জন্য। যেমন বাদশাহ নামদারের ফ্যামিলিতে দশটা লোক আছে, বাদশাহ হচ্ছে তাদের প্রধান, যেহেতু বাদশাহ, তো বাদশাহ কোরবানি করবে, সৌদি আরব থেকেই হোক কিংবা দেশ থেকেই হোক। বাদশাহ এখান থেকে কোরবানি করলে বাড়িতে কেউ হুজুরকে ডেকে, আমাদের দেশে তো হুজুরদেরকে ডেকে জবাই করানো হয়, তাই না? দিয়ে তাহলে হুজুর নখ চুল কাটা থেকে বিরত থাকবে নাকি বাদশাহ? বাদশাহ নামদার, কারণ বাদশাহ কোরবানি দিচ্ছে, যদিও নিজের হাতে জবাই করে তবুও, অথবা যদি কাউকে দিয়ে জবাই করে তবুও যে কোরবানি দেবে, বাকি তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার বাপমা হয়তো আছে, এরা নখ চুল কাটা থেকে বিরত থাকবে না থাকবে? না থাকবে না, এরা এই নির্দেশের আওতাভুক্ত নয়, এরা এই নির্দেশের বাইরে। কারণ বলছে মান আরাদা ওয়া আরাদা আন ইউযাহি, তাহলে বোঝা গেল যে যদি কোরবানি করার ইচ্ছা তার থাকে, নিয়ত থাকে, তাহলে সে এই নখ চুল ইত্যাদি থেকে, কাটা থেকে বিরত থাকবে। আর যুক্তি বলাই হলো যে মুহরিমের মতো হবে। নম্বর চার, এই দিনগুলিতে বেশি বেশি জিকির করুন, দিনগুলিতে বেশি বেশি জিকির করুন। কি বলে জিকির করবেন? আল্লাহ তাআলা কোরআনে সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেছেন, হজের আলোচনাতে, ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত, মানে জানাশোনা বিদিত মালুম কিছু দিনে তোমরা আল্লাহর জিকির করো বা ওরা করবে। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিল মালুমাত, সূরা বাকারাতে আছে। তাহলে অধিকাংশ উলামার মতে উক্ত আয়াতে নির্দিষ্ট জানা দিনগুলি বলতে উদ্দেশ্য হল জুলহজ্জের প্রথম 10 দিন। বলা বাহুল্য, এই 10 দিনে আল্লাহর দিনের একটি প্রতীক হল অধিকাধিক তার জিকির করা। যেমন আমরা কোরবানির দিনে মহাসমারোহে কোরবানি পালন করে থাকি, বা গোস্ত নিয়ে আই পোড়া, এই রান্না কর, এই কর, সেই কর, হাতে রক্ত, গায়ে রক্ত, জামাতে রক্ত, যা রক্তই যেন সেদিনের রক্তের খেলা। এই রক্তের খেলাতে আমরা মেতে থাকি, মানে কোরবানির দিন খুব মাতামাতি, নামাজি বেনামাজি নাস্তিক আস্তিক সবাই কোরবানি নিয়ে খুব মাতামাতি। অথচ কোরবানি হয়তো বা ওয়াজিব আর না হয় সুন্নতে মুয়াক্কাদা, তাই না? তবুও আমরা এত মাতামাতি করি। আচ্ছা এখানে একটা কথা মাঝখান থেকে বলে দিই, এখন কিছু লোক প্রশ্ন করছেন, বন্যা দুর্গত মানুষদের কোরবানি না করে সেই টাকা যদি ওদেরকে দেওয়া হয় কোনটা উত্তম, কোরবানি করা উত্তম না বন্যা দুর্গত মানুষকে সেই টাকা দেওয়া উত্তম? একটা লোক হাজি হজ করতে আসবে বলছে এত প্রায় 2-2.5 লাখ টাকা খরচ কি দরকার, বন্যা দুর্গত মানুষদের টাকার দরকার, তাদেরকে আমি টাকাটা দিয়ে দিয়ে আমার হজ হয়ে যাবে, ঠিক কথা না ভুল কথা? এটা আলাদা ইবাদত, ওটা আলাদা ইবাদত, তুমি পারলে দুটোই করো, আর না হয় কোনটা করতে হবে যেটা বেশি উত্তম। এই মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা তোমার পকেট থেকে দাও, মানুষ মারা যাচ্ছে তোমার পকেট থেকে দাও, কিন্তু কোরবানির জন্য যেটা কোরবানি করতে হবে, এর টাকাটা দিয়ে মানে আল্লাহর একটা হক কেটে আর অযোগ্য দেবে তা না, যে ইবাদত যার জন্য আছে সেটা সেইভাবে পালন করতে হবে। এখানে কোরবানি যে আমাদের, কোরবানি তো গোশত খেয়ে ইবাদত না, কোরবানির আসল ইবাদতটা কি? জবাই করে, জবাই করে। এই জন্য যদি আপনি জবাই না করেন, যদি গোশত কিনে নিয়ে মনে করুন আপনি একটা গরু কোরবানি দেবেন 100 কেজি গোশত হবে, এখন ধর গরু কেনা ঝামেলার দরকার নেই, আমি 100 কেজি গোশত নিয়ে বিলিয়ে দেবো খাবো বাস, হবে না। গোশত খাওয়া আসল উদ্দেশ্য না, উদ্দেশ্যটা কি? জবাই করা। এই জবাইয়ের মাধ্যমে, পশু বলির মাধ্যমে ইবাদত বা পূজা দেখছেন অন্য অন্য বিধর্মীদেরও আছে, আমাদেরও ধর্মেও অলেক কুল্লিন জাহান্না মানসাকান, প্রত্যেকের মধ্যেই তাদের নির্দিষ্ট কোরবানির বিধান আছে, আমাদের জন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। তো এই বিধান নষ্ট করে দান করা যাবে না বা দান উত্তম হতে পারে না। হজ নষ্ট করে, হজের একটা ফরজ নষ্ট করে তার টাকা দান করলে তা ভালো হতে পারে না। সুতরাং বেশি বেশি এই দিনগুলোতে আপনি আল্লাহর জিকির করুন, আলহামদুলিল্লাহ বলুন, সুবহানাল্লাহ পড়ুন, আর আল্লাহু আকবার পড়ুন, আর সকালে বিকালে রাত্রে ভোরে মসজিদে বাড়িতে পথে গাড়িতে কর্মস্থলে আল্লাহর জিকির যেখানে বৈধ, তা বলে বাথরুমে করবেন না, যেমন আগে বললাম হুজুর ভাই অভ্যেস হয়ে গেছে বাথরুমের ভিতরে করবেন না, তো বাকি যে জায়গায় আপনার আল্লাহর জিকির করা বৈধ সেই জায়গাতে আপনি আল্লাহর জিকির করুন। আচ্ছা এই দিনগুলিতে তকবীর পড়তে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তকবীর, তকবীর বলতে কোন তকবীর? যেটা ঈদের তকবীর, কি ঈদের তকবীর বাসেন আমদা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাই না? এই তকবীর বেশি বেশি পাঠ করুন। এই তকবীর পাঠের দুটো নিয়ম আছে, প্রথম হচ্ছে আম আর দ্বিতীয় হচ্ছে খাস। আম নিয়মটা কি? আম নিয়ম হচ্ছে যে এই 13 দিনের যে কোনো সময়ে যখনই আপনার মনে পড়বে তখনই তাকবীর পড়ুন, সকাল সন্ধ্যা ফজর মাঝরাত যে কোনো সময়ে, বাজারে গেলেন সেখানেও জোরে সোরে তাকবীর পড়বেন। কেন? যাতে করে আপনার তাকবীর শুনে অন্যে তাকবীর পড়ে, তবে একসঙ্গে সমকণ্ঠে না, আমি বাদশা আরিফ হেলাল সবাই একসঙ্গে মাইকে বলতে লাগলাম বাজারে, না না এটা চলবে না, বরং সবাই নিজে নিজে বলবে এবারে মুসলিম তাসবিহ পড়ছে তাকবীর পড়ছে, তা আমাকেও পড়তে হবে, আমিও পড়তে লাগলাম, কিন্তু সমকণ্ঠে না। তালবিয়া আমরা ওমরা করতে গেলে তালবিয়া বাসে তালবিয়া পড়ি, তাই না? আমরা মাইকে বলি স্মরণ করানোর জন্য, কিন্তু সবাইকে সমস্বরে পড়া যাবে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, দেখবেন রেডিওতেও টিভিতেও সমস্বরে বলছে, এটা ঠিক না ভুল? ভুল, এটা ঠিক না। কোন কোন জায়গাতে আমি একবার মদিনায় গিয়ে শুনলাম মাইকে 2 না 3 জন মিলে এই তকবীর পড়ছে, এটাও ঠিক না, এটাও ঠিক না। তো একা একা পড়তে হবে, এটা আম তাকবীর যে কোনো সময়ে। এটা শুরু হবে কখন? এটা শুরু হবে জিলহজ মাসের চাঁদের খবর পাওয়া মাত্রই, তার মানে জিলকদের শেষ দিনের যেমনি সূর্য ডুবে গেল আর আপনি জানতে পারলেন যে এই মাগরেবের পরে বা মাগরেবের সময় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, তখনই শুরু হবে। যেমন আমরা শাবান মাসের শেষ দিন শেষ হয়ে আমরা তাই পড়ি না তারাবি, ঠিক ওই রকম তাকবীরও শুরু হয়ে যাবে, তাকবীরও পড়ি, বলে তুকবিলুল ইদ্দাতা বলে তুকাব্বিরুল্লাহ। যখনই রমজান শেষ হয়ে যাবে, রমজান মাস পূরণ হয়ে যাবে, আল্লাহ তকবীর দিতে বলছেন, তারা রাতেই শুরু হয়ে যাবে তকবীর, ঠিক এইরকম। আর শেষ হবে কবে? 13 তারিখের সূর্য ডোবার আগে। এই আম তকবীর কতক্ষণ পড়তে হবে? 13 তারিখের, এগুলো তাইয়ামে তাশরিক বলে, 13 তারিখে সূর্য ডোবার আগে এটা শেষ হবে, এটা হলো আম তকবীর। খাস তকবীর আরাফার দিনে, তার মানে জিলহজ মাসের 9 তারিখে। কেউ কেউ বলছে ইয়াওমে আরাফা আছে, তারিখ বলা হয়নি। আরে ইয়াওমে আরাফা কি 8 তারিখে হয় না 10 তারিখে হয়? ইয়াওমে আরাফা যদি কি হয়েছে, ইয়াওমে আরাফা মানেই তো 9 তারিখ। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখই হচ্ছে ইয়াওমে আরাফা, ইয়াওমুন নাহার বলা হয়েছে। ইয়াওমুন নাহার তো কোরবানির দিন, 10 তারিখ। তো ইয়াওমে আরাফা তার মানে আপনার দেশের চাঁদ হিসাবে ইয়াওমে আরাফা যেদিন হবে, সেই দিন থেকে, সেই দিনের ফজর থেকে প্রত্যেক নামাজের পর পর যে তাকবীর, এই তাকবীর পড়া হয়, সেটা হচ্ছে খাস তাকবীর। খাস মানে সময়ের সাথে খাস, ফরজ নামাজের পর। আরাফার দিনে ফজরের নামাজ পড়লেন, তাকবীর শুরু হলো, জোহরের পড়লেন, তাকবীর বললেন, আসরের পড়লেন, তাকবীর বললেন, মাগরিবের পড়লেন, তাকবীর বললেন, এশার পড়লেন, তাকবীর বললেন, এইভাবে পড়তে পড়তে শেষ তাকবীর কখন পড়বেন? এই খাস তাকবীর 13 তারিখের মাগরিবে না আসরের? কেন মাগরিবে পড়া হবে না? কেন? যেহেতু তার আগে সূর্য ডুবে গেছে, 13 তারিখ শেষ হয়ে গেছে। তাহলে 13 তারিখের আসরে আপনার এই খাস তাকবীর স্টপ। এই হলো দুই রকম তাকবীর। সুতরাং বেশি বেশি করে তাকবীর পড়ুন। ইবনে উমার এবং আবু হুরায়রা এই 10 দিন বাজারে বের হতেন, দেখছেন, বাজারে বের হতেন লোককে স্মরণ করানোর জন্য, বাজারে বের হতেন এবং উচ্চস্বরে তাকবীর পড়তেন, আর লোকেরাও তাদের তাকবীরের সাথে সাথে তাকবীর পাঠ করত। তবে সমস্যা নাই, যেমন আমি আগেই বলেছি, তাকবীর দুই রকম সে কথা বলা গেল। এবার আচ্ছা আরেকটা কথা মনে করে দিই। মনে করুন কোন ব্যক্তি জামাতে নামাজ পড়ল না, বাদশা মিয়া তার কাজে ব্যস্ত ছিল, আসরের নামাজ জামাতে পড়া হয়নি, জামাতে পড়লে দেখবেন তকবীর শোনা যায়, একা নামাজ পড়ল, তো তকবীর পড়তে হবে না? হবে না। কোন নামাজ কাজা হয়ে গেল, সে কাজাটা অন্য ওয়াক্তে পড়ল, তকবীরটা পড়তে হবে না? হবে না, হবে, পড়ে নেবে, কাজার সাথে তকবীরও কাজা পড়ে নেবে। নম্বর 5, নফল রোজা রাখুন, নফল রোজা রাখুন 1 তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। এই জিলহজ্জের 9 দিন রোজা রাখতে বলা হয়েছে। তাদের 8 তারিখে আরাফা হলো, 10 তারিখে কোরবানি হলো, মাঝখানের দিনটা কি? তারা 8 তারিখে আরাফা করল, তাই না? 8 তারিখটা ওদের কাছে 9 তারিখ হয়ে গেল, মাঝখানের এই দিনটার নাম কি? এই দিনটা কি করবে? ওই দিন তো মক্কাতে কোরবানি হয়, মক্কাতে ঈদ হয়, ঈদের দিনে রোজা হারাম না? তাহলে এই যে মানে কি বলবো, অবশ্য ওলামাদেরই এটা বোঝাবুঝির ব্যবধান আছে, যার ফলে তারা এরকম বলছে, কিন্তু সঠিক যেটা আমরা মনে করি সেটা হলো কি, নিজে নিজের দেশ অনুযায়ী কোরবানি করুন, নিজে নিজের দেশ অনুযায়ী আরাফার রোজা রাখুন। আরাফার রোজা কবে রাখবেন? আপনার কোরবানির আগের দিন। আপনি কোরবানি করছেন যেই হিসাবে, তার আগের দিন হচ্ছে আপনার আরাফার দিন, তাহলে রোজা রাখা বোঝা গেল মুস্তাহাব। কিন্তু এই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন কোনটা? যদি আপনি 9 দিন রাখতে না পারেন, অপারগ হন, তাহলে কোনটা, কোন দিনটা রাখতে হবে বেশি তাকিদ ভাবে? আরাফার দিনে। আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি? আল্লাহ আকবার, 2 বছরের গুণা মাফ হবে, পিছেকার 1 বছর আর আগামী 1 বছর। অতএব পাপ জাপ করবেন, করে নেন, আগামী 1 বছর গোনা আপনার মাপ, তাই না? মাফি মুশকিল, পাপ করলে ন চিন্তা ডু ফুর্তি, আগামী তো 1 বছর মাপ হয়ে গেছে, আর কিছুই করি সমস্যা নেই, আরাফার রোজা রেখেছি, এরকম কি ব্যাপারটা? না, এরকম বুঝলে তো মুশকিল আছে। এরকম নাস্তিকরা বোঝে বলে দিনের ওপরে হামলা করে। একজন বলছে, হুজুর তুহুর ও শাত্রুল ইমান, পবিত্রতা অর্ধেক ইমান, আর অন্য একটা হাদিসে আছে নিকাহ ও শাত্রুল ইমান, বিবাহ করা অর্ধেক ইমান, তাহলে পবিত্রতা অর্জন করলাম আর বিয়ে করলাম, তাহলে ঈমান পরিপূর্ণ, বাকি নামাজ রোজা এসবের কি দরকার আছে, তাই না? এরকম বোঝা কি ঠিক না? তো এরকম বোঝা অনেকে বোঝে, অনেকে প্রশ্ন করে যে সমস্ত গুনাহ যদি নামাজ পড়ি মাফ হয় তো হজ করার কি দরকার, যাকাত দেওয়ার কি দরকার? না, তা না। আপনি গুনাহ আপনি যে কত করেন আপনি বোঝেন না, আপনি জানেন না। আর যদি আপনি পবিত্র পরিচ্ছন্ন গুনাহহীন হন, আপনি যে সওয়াবের মুখাপেক্ষী নন তা নয়। তো যাই হোক, তাহলে বোঝা গেল আরাফাত দিনে বেশি গুরুত্ব আছে, আর আরাফাত দিনে আপনি রোজা করবেন, আর আরাফাত দিন সারাদিন রোজা করার পর ইফতারির দায়িত্ব আছে মাকতাবুদ দাওয়ার উপরে। মাকতাবুদ দাওয়া এখানে ইফতারি পার্টি দেবে আরাফাত দিনে, কিবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার বাড়িতে ইফতারি না করে মাকতাব এখানে চলে আসবেন জামে কাবির, ইনশাআল্লাহ ইফতারি করবেন আমাদের সাথে। ব্যাস, এই আরাফার দিনে যে কিছু ফজিলত গুরুত্ব এই সম্পর্কে বলে আপনি শেষ করে দেব। উমার ইবনে খাত্তাব হতে বর্ণিত, তাকে ইহুদিদের এক ব্যক্তি বলল, হে আমিরুল মোমিনিন, আপনাদের কিতাবের এক আয়াত যা আপনারা পাঠ করে থাকেন, ওই আয়াত যদি ইহুদি সম্প্রদায় আমাদের উপরে অবতীর্ণ হতো, তাহলে যে দিনে অবতীর্ণ হয়েছে ওই দিনটাকে আমরা ঈদ বলে গণ্য করতাম। এত সুন্দর আয়াত, বলতে পারবেন সেই আয়াতটা কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীন, আল্লাহু আকবার। আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দীন রূপে মনোনীত করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিনটিকে আমরা জেনেছি এবং সেই স্থানটিকেও চিনেছি যে স্থানে আয়াত অবতীর্ণ হয়েছে। আমি জানি কোথায় সেই স্থানে ওই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি উপর অবতীর্ণ হয়েছে, যখন তিনি জুমার দিন আরাফার ময়দানে দণ্ডায়মায় ছিলেন, দণ্ডায়মান ছিলেন। জুমার দিনে আরাফা হয়েছিল, এবছরটা একটা দিনের জন্য পার্থে গেল। তো জুমার দিন আরাফার দিন আর আল্লাহর রহমত দুটো দিনই আমাদের জন্য ঈদের দিন। জুমা আমাদের সাপ্তাহিক ঈদ আর আরাফা আমাদের ঈদের দিন। তাহলে আরাফাটাও ঈদের দিন আর জুমার দিনও আমাদের সাপ্তাহিক ঈদের দিন। ঈদ আমরা তো ঈদ এমনিতেই পালন করি, তবে আমরা এই ঈদটা পালন করি তাসবিহ ইত্যাদির মাধ্যমে আরাফাতে, আর বাকি অন্য জায়গাতে কিসের মাধ্যমে? রোজা পালনের মাধ্যমে। ঠিক আছে, এখানে একটা কথা বলে দিই, অনেকে মনে করেন যে জুমার দিনে আরাফা পড়লে সেটা হয় আকবরী হজ। আকবরী হজের নাম শুনেছেন? বলে জুমার দিনে যদি আরাফা হয় সেই হজটা কি হজ হয়? আকবরী হজ। ধারণা ভুল। আর ইয়াউমুল হাজ্জিল আকবার হচ্ছে কোরবানির দিন, কিন্তু জুমার দিনে হজ হলে আরাফা হলে যে আকবরী হজ বলা হয় এর কোনো ভিত্তি নেই। ব্যাস, না তাহলে বোঝা গেল যে এই দিন হলো মুসলিম হাজিদের ঈদ, বিশেষ করে আরাফা কোরবানি ও তাসরিকের দিন সমূহ আহলে ইসলাম আমাদের ঈদ, এটা হাদিসে আছে। আর তা হলো পান ভোজনের দিন, কিন্তু পান ভোজনের দিন কাদের নয়? আরাফার দিন, রোজার দিন, যারা অহাজি, তাই না? তাই না? কিন্তু হাজি সে রোজা রাখবে না, হাজি কিন্তু রোজা রাখবে না, সে তারা পানাহার করবে। ব্যাস, ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত করা তিনি উক্ত জবাবে বলেছিলেন, ওই আয়াত জুমার দিন এবং আরাফার দিন, আর দুই হচ্ছে আমাদের ঈদের দিন। আল্লাহ তাআলা এই দিনের কসম খেয়েছেন ওয়ালিয়াউমিল মাশহুদ বলে, মাশহুদ বলা হয় এই আরাফার দিনকে। আর এই এই হলো সেই দিন যে দিনে মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন, যেটা বলা হয়েছে যে কি বলে আদম সন্তানের কাছ থেকে অঙ্গীকার, আলাস্তুবি রাব্বিকুম, আলাস্তুবি রাব্বিকুম বলা হয়েছে আরাফাতের ময়দানে। এ দিন হলো পাপ রাশি মাফ হওয়ার দিন, দোজখ থেকে মুক্তির দিন, যেহেতু আল্লাহ তাআলা এটা করে থাকেন ওই দিনে। এদিনে মহান প্রতিপালক আরাফায় অবস্থানরত হাজিদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন, আরাফাতের দিন ছাড়া এমন কোন দিন নেই যাকে আল্লাহ আল্লাহ পাক বান্দাকে অধিক অধিক দোজখ থেকে মুক্ত করে থাকেন। তিনি ওই দিনে নিকটবর্তী হন এবং হাজিদেরকে নিয়ে ফেরেশতাবর্গের নিকট গর্ব করেন, বলেন কি চায় ওরা? কি চায়? আহা, কি চায় বলুন? ক্ষমা, ক্ষমা পেলে তো সবকিছু পাওয়া যাবে। খাল্লা আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, কত কত চোখের পানি বয়ে যায়, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, শেষ, দোয়া করুন, দোয়া করুন, দোয়া করে যান। এই দিন এদিক ওদিক তাকাবার দিন না, এই দিন এদিক সেদিক গল্প করার দিন না, এই দিন হচ্ছে ক্ষমা চাওয়ার দিন। ক্ষমা পেলেন তো হয়ে গেল, এই হচ্ছে কি চায় ওরা? ক্ষমা চায়, আমি ক্ষমা করে দেবো। আল্লাহ তাআলা আরাফার দিন বিকালে আরাফাওয়ালাদের নিয়ে আসমানবাসীর ফেরেশতাদের নিকট গর্ব করেন। তিনি তাদেরকে বলেন, আমার বান্দাদেরকে দেখো, আমার নিকট ধুলো মলিন ও আলু থালু রক্ষ বেশে হাজির হয়েছে। নিশ্চয়ই খাওয়া ঠিক মতো হয় না, পড়া ঠিক না, পড়া তো বুঝতেই পারছি না, একই লিবাস, আর কি গরম, এই গরমের সময় হজ করা, ধুলো মাটি কি কত কষ্ট। যদিও আমরা আমাদের হজকে আরাম বানিয়ে নিয়েছি, আর এটা দোষনীয় না, আমরা শেষ হজ যে করেছি কিছু ভাইয়ের সাথে মাশাআল্লাহ, সে হজের তুলনায় হয় না, এমন হজ, সুন্দর হজ, যে আমরা সবসময় এসির মধ্যে থেকে গদির উপরে শুয়ে হজ করেছি। যদিও এটা উদ্দিষ্ট নয়, কিন্তু এটা নিষেধও নয়। যারা বাইরে থেকে হজ করছে, বাইরে হামলা ছাড়া হজ করছে, তাদের হজ হলো যেমন রোজা, রোজার সময় আমরা এসিতে বসে মাশাআল্লাহ রোজা করছি, আর কিছু লোক আছে বিল্ডিং এর কাজ করছে, কিছু লোক আছে রাস্তা পরিষ্কার করছে, তাদের হজ আর আমাদের হজ, তাদের রোজা আর আমাদের রোজা কি সমান হবে? নিশ্চয়ই না। তা বলে আরাম করা, এটা নিষেধ না। এই দিনকে সুযোগ হিসাবে ব্যবহার করুন, এই দিনটি সকল সময় ইবাদতে মশগুল থাকুন। যদিও আপনি হাজি নন, আপনি বাড়িতে থেকেও ইবাদত করুন, অন্যান্য রাতের মতো এই রাতে নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন এবং দিনে নানা প্রকার ইবাদত করুন। সাংসারিক কর্মব্যস্ততা অন্য দিনের জন্য পিছিয়ে দেন, এদিনে রোজা রাখুন, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিনের প্রতি অধিক যত্নবান হতে এবং অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা যেমন বলা হলো, আগাম এক বছর এবং পিছেকার এক বছর গুনাহ মাফ করে দেওয়া হয়। এই দিনে বেশি বেশি দোয়া করুন, এই দিনে বেশি বেশি দোয়া করুন আল্লাহর কাছে, যদিও আপনি হজ করতে যাননি। আর এই দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কালেমা একটা, তাই না? এই দোয়া আপনি বেশি বেশি করে পড়ুন, বাকি মোনাজাতে আপনি যা চাই এবার আল্লাহর কাছে চেয়ে নেন। খবরদার গাফিল হবেন না, বিশেষ করে জোহরের পর থেকে নিয়ে যে সময় আরাফাতে হাজিরা থাকে, তবে সারা বিশ্বে সব সব সময়ও এক না আর সব দিনও এক না, বিভিন্ন সময় যখন আরাফাতে হাজিরা দোয়া করছে তখন কোন জায়গাতে সকাল হচ্ছে, তাই না? তো সময়টাও যেমন এক হবে না, তেমনি দিনটাও এক হবে না। অতএব দান খয়রাত প্রভৃতি অন্যান্য নেক আমল করতে প্রয়াস হন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর কোরবানি, কোরবানির কথা তো আলাদা আছে, কোরবানি কিভাবে করবেন, কিভাবে দেবেন, মাতামাতি করবেন না, ইত্যাদি ইত্যাদি, কোরবানির কি শর্ত আছে, কাকে কোরবানি দিতে হবে, সেসব কথা আলোচনা করার সময় নেই। অবশ্য আজকের খুতবার একটা বিষয় ছিল এটা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা যেটুকু শুনলাম, বাকি কোরবানি অন্য সময় বলা যাবে ইনশাআল্লাহ, যেটুকু শুনলাম সেটুকুই যেন আমরা আমল করতে পারি, আল্লাহুম্মা আমিন। আর যে সময় আমরা পেয়েছি সেই সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহর ইবাদতে, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।